কৃষ্ণ মহাপ্রভু তুমি কৃষ্ণ মু সুদামা মু খুদ তুমি রঙ্কুণা মু খুদ তুমি রঙ্কুণা মু ভাব তুমি সিন্ধু মু দিন তুমি বন্ধু মু ভাব তুমি সিন্ধু মু দিন তুমি বন্ধু এ জীবন তুচ্ছ সবু মিছ লাগে বিষ অছি কিস প্রভু তুমি বিনা দশিয়া নড়িয়া সিনা দশিয়া নড়িয়া সিনা তোতে বড়িয়া হেলে তো বড়া অন্ন মোতে বড়িয়া কালিয়ারে মোতে বড়িয়া তোমার দাস হে দাস বৎসর ভব সংসারে উছার তব আশিষ কেউ জনমর কেতে পুণ্য থিলা হেলি মু তোমার দাস হে দাস বৎসর ভব সংসারে উছার তব আশিষ মু দুব তুমি দারু মু ধূলি তুমি মেরু দশিয়া নড়িয়া সিনা দশিয়া নড়িয়া সিনা তোতে বড়িয়া হেলে তো বড়া অন্ন মোতে বড়িয়া কালিয়ারে মোতে বড়িয়া জীবন নাবে এমিতি তুমি বসিথানা উড়ি হই তুমি দিলে পাশে সবু আছি মোর আহে প্রভু ভাব গাহি মো জীবন নাবে এমিতি তুমি বসিথানা উড়ি হই মু দরিদ্র তুমি দাতা মু থাল তুমি ভিক্ষা মু দরিদ্র তুমি দাতা মু থাল তুমি ভিক্ষা এই ভাব থাউ মহাবাহু জীব যাউ গাউ গাউ প্রভু তুমি না দশিয়া নড়িয়া সিনা দশিয়া নড়িয়া সিনা তোতে বড়িয়া হেলে তো বড়া অন্ন মোতে বড়িয়া হেলে তো বড়া অন্ন মোতে বড়িয়া হেলে তো বড়া অন্ন